الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة أرضها السماوات والأرض أعدت للمتقين وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم وما رأيته استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر من صياما في شعبان وكان يصوم شعبان إلا قليلا متفق عليه যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে স্বীয় অনুগ্রহ বলে শাবানুল মুআজ্জাম মাসের এই বরকত ও উজরত এবং পুরস্কার লাভের সুযোগ দান করেছেন সকলেই বলুন আলহামদুলিল্লাহ এবং যাবতীয় দরুদ ও সালাম সেই নবীর শানে যিনি আমাদেরকে এই মাসের বরকত ও ফজিলত সম্পর্কে অবহিত করে সওয়াব উপার্জনের সুযোগ দান করে গেছেন সে শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাবতীয় দরুদ ও সালাত মানুষ সবসময়তেই শয়তানের গ্রেফতারির মধ্যে আছে আর সবসময় তাকে পরীক্ষা দিয়েই চলতে হচ্ছে এমনকি পৃথিবীর সেরা মানুষ সাইয়্যিদুল বলদে আদম আদম সন্তানের নেতা নবী কৌল শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ পর্যন্ত মেরাজে যাওয়ার সময় পরীক্ষা করা হয়েছে একবার বাইতুল মুকদ্দাস থেকে সিঁড়িতে ওঠার সময় দুধ এবং মদ কোনটা খাবে খাও পরীক্ষা হলো না এটা এবার একদম সিঁড়ির মাথায় উঠে সিদ্দাতুল মুনতাহায় গিয়ে আল্লাহর সঙ্গে যখন কথা বলতে যাচ্ছেন আবারও সেই পরীক্ষা দুধ মদ কোনটা খাবে খাও উনি কিন্তু মদ খাননি দুধ খেয়েছিলেন আর জিব্রিল খুশে বলেছিলেন কি আসাবতাল ফিতরা তুমি স্বভাব ধর্ম গ্রহণ করেছ এটা যে কি প্রমাণ হয় যাকে সিনা চাক করে জমজম পানি দিয়ে কলব ধুয়ে সাফ করে নিয়ে যাওয়া হয়েছে সেই মানুষটাকেও যদি মেরাজে যাওয়ার সময় পরীক্ষা দিতে হয়, একবার সিঁড়ির নিচে একবার সিঁড়ির মাথায় গিয়ে, তাহলে আমাদের অবস্থাটা কি চিন্তা করে, প্রতি পদে পদে আমাদের পরীক্ষা দিয়ে এগোতে হয়। এমনকি ইব্রাহিম যিনি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, যখন তাকে হাত পা বেঁধে ছুড়ে মারা হচ্ছে আগুনে, তখনও পর্যন্ত পরীক্ষা দিতে হচ্ছে। জিব্রিল এসে বলছে এলাকা হাজাত নিন্দি, আমার কাছে তোমার কোনো প্রয়োজন আছে? ওই সময় যদি ইব্রাহিম বলতেন আছে, তাহলে কিন্তু উনি পরীক্ষায় ব্যর্থ হতেন। উনি বলছেন কি, হাসবি আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, বলেন তো সবাই, হাসবি আল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল ওয়া নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, আমার জন্য আল্লাহই যথেষ্ট, কতই না সুন্দর তিনি আমার তত্ত্বাবধায়ক, আমার জন্য আল্লাহই যথেষ্ট, কতই না সুন্দর সাহায্যকারী তিনি। যেমনি মুখ দিয়ে কথা বেরিয়ে গেল, অমনি আল্লাহর হুকুম নাজিল হয়ে গেল, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও, সালামান শান্তিদায়ক ঠান্ডা, ফ্রিজের মতো ঠান্ডা না, আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপরে। শ্রেষ্ঠ নবী আমাদের নবী, নবীদের পিতা ইব্রাহিম, এই দুই নবীর দুটি পরীক্ষা আপনাদের বললাম, ওনাদের সারা জিন্দগিটাই তো পরীক্ষা। এরপরে এটা দুটি মারাত্মক দুটি পরীক্ষা আপনাদের স্মরণ করে দিলাম খালি, যে তাদেরকেও প্রতি পদে পদে পরীক্ষা দিয়ে পাশ করতে হয়েছে। আর এই জন্য নবীরাও পড়তে নিহেদিন আসরাতুল মুস্তাকিম, আমরাও পড়ি হেদিন আসরাতুল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও। আরে বাবা, নবীরা তো সরল পথের উপরই আছেন, তো তাদেরকে আবার ঈদ পড়তে হয় কেন? তার মানে যে আছি তার চাইতে ভালো, যে আছি সেখান থেকে তো নিচে না আমি, কথা বলছেন, আমি ক্লাসে ফার্স্ট আসি, আমি বলতে আরো ভালো করব, যেন সেকেন্ড না হই। এই যে চেষ্টা, হর হামেশা চেষ্টার মধ্যে থাকে একটা মানুষ, এটাকেই বলা হয় এই তিলকার রসুল ফদুল্লাহ বাহাদুল আবাদিন, রসুল তো সবই সমান তাই না, এর মধ্যে এক অপরকে আল্লাহ পাক মর্যাদা দিকতে উঁচু নিচু করেছেন, কারোর সঙ্গে আল্লাহ কথা বলেছেন, কাউকে আল্লাহ একেবারে হায়াত মৌতের ক্ষমতা দিয়েছেন, আবার কাউকে একবার অন্যদিকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন। এই যে পার্থক্য, এটা স্যার মর্যাদার পার্থক্য, মানুষকেও প্রতি পদে পদে পরীক্ষা দিয়ে চলতে হয়। আর এই পরীক্ষা পাশ করানোর জন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন উপাদান দুনিয়াতে পাঠিয়েছেন। আমাদের ইউনিভার্সিটিতে বেশ কিছু প্রফেসর আছেন, তাদের সুনাম আছে, যদি ভাই বা বোর্ডে তারা থাকেন তো ছাত্ররা একটু আশ্বস্ত হয়, যেন স্যার আছেন ঠিকই পাশ করে দেবে। কিভাবে পাশ করাতে জানেন, ওই ছেলে হয়তো তিন ভাগের এক ভাগ বলতে পেরেছে, আর দু ভাগ ওর মনে আসতেছে না, এবার স্যার কিন্তু এই বাবা এরপর এটা না, এরপর এটা দেখো তো কোনটা হয়, এই করে আগে দিয়ে দিয়ে ওকে তিন ভাগ পাশ করাই দিতে ছাড়বে। এরকম কিছু হৃদয়বান স্যার আছেন আমাদের ইউনিভার্সিটিতে, বয়স্ক মানুষ, কিছু আছে খুবই কনজিউস, ও তিন ভাগে এক ভাগ যদি পারে তো ওকে জিরো করেই ছাড়ে। তো আল্লাহ চাচ্ছেন আপনাকে পাশ করাইতে, যাতে বান্দা আমার জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের ফেরদৌসে চলে যায়। আর এই কারণে তিনি যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, আর এই কারণে আমাদের কাছে শাবান, রমাদান, আশহারুল হুরুম, জিলহাজ এসব মাসগুলো পাঠিয়েছেন, যাতে বান্দা এই সমস্ত মাসে বেশি বেশি ইবাদত করে তার গুনাহগুলো মাফ করে নেওয়ার সুযোগ পায়, আর কিচ্ছু না। আমাদের গুনাহ থাকলে কি না থাকলে আল্লাহ কেউ যায় আসে নাকি, আমাদেরই স্বার্থ। এজন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো জানেন স্বামীর ঘরের খবর স্ত্রীরা ভালো রাখে, এজন্য স্ত্রীর সাক্ষী ছাড়া কিয়ামতের মাঠে কোনো স্বামী জান্নাত পাবে না, আর স্বামীর সান্নাত সাক্ষী ছাড়া স্ত্রীও জান্নাত পাবে না। স্ত্রী সাক্ষী শোনেন, ওয়ান আয়েশা রসুল আকরম সাল্লাম সিয়াম রাখতেন এত বেশি বেশি যে আমরা বলগা করতাম বোধ হয় উনি আর কখনো ইফতার করবে না, অর্থাৎ আর খাবে না। আর এত বেশি বেশি ইফতার করতেন, মনে করতাম বোধহয় আর কখনো সিয়াম জীবনে রাখবে না। ওমর রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন কত ইল্লা রমাদান, আমি দেখি নাই কখন, রায়ত ওয়াহিদ মুতাকাল্লিম সেগা, সাক্ষী কেমন চিন্তা করার কঠিন ব্যাপার, আমি দেখি নাই কখনো আমার রসুলকে পূর্ণ মাস সিয়াম পালন করতে শাবান ব্যতীত, আমার আয়তু ফিশার আকসার মানে সিয়ামান মিন শাবান ওয়া কানা ইয়াসুম শাবান ইল্লা কালিলা, শেষের দিকে কিছুটা ছেড়ে দিয়ে বাকি পুরা শাবান মাসটা তিনি সিয়াম পালন করতেন। এটা হলো একজন স্ত্রীর সাক্ষ্য, আসেন আর একজন স্ত্রীর সাক্ষ্য নেই, আনুম্মে সাল্লামাত রাদিয়াল্লাহু আনহা ক্বালাত মা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, মা রাআইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুম শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান, রাওয়াহু আবু দাউদ। উম্মে সালামা অত্যন্ত হুঁশিয়ার মহিলা, তার দুর্দর্শিতার কারণে হুদাইবিয়ার সন্ধিতে একটা দারুণ বিপর্যয়ের হাত থেকে মুসলিম উম্মা বেঁচে গিয়েছিল। তিনি বলছেন, মা রায়তু নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি নাই কখনো, ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন, দুই মাস পর পর একটানা সিয়াম পালন করতে, ইল্লা শাবানা ও রমাদানা, শাবান এবং রমদান ব্যতীত, অর্থাৎ দুই মাস সিয়াম রাখা তো একটানা যাবে না, মাঝখানে কিছুটা বিরতি দিতে হবে যাতে রমদান এবং শাবানটা এক না হয়ে যায়, ওটা তো আগের হাদিসে শুনলেন। এখন আপনি বললেন তাহলে আল্লাহ রসুল যখন এত কষ্ট করেছেন তা আমাদের তো তিন মাস রাখা দরকার, তাই বলতে হবে না, উনার যখন দুই মাস তা আমাদের তো আর এক মাস আগে তো শুরু করা ভালো না। রহমতুল্লাহ আলামিন জগৎবাসীর প্রতি তিনি এসেছিলেন রহমত হিসাবে, উম্মত এত কষ্ট করে পারবে না, তাই তিনি বলে যাচ্ছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইনতাসাফা শাবানু ফালা তাসুমু, হে আমার উম্মত, যখন শাবানের অর্ধেক হয়ে যাবে তোমরা আর সিয়াম রেখো না, তোমরা পারবো না বাবা এত কষ্ট করে। দেখেন কত দয়ার নবী তিনি, যখন রমজান অর্ধেক শাবান অর্ধেক হয়ে যাবে অর্থাৎ প্রথম 15 দিন সিয়াম রাখো, পরের 15 দিন সিয়াম রেখো না, শরীরে শক্তি সঞ্চয় করো, এরপরই রমজান আসছে আর এক মাস সিয়াম রাখতে হবে, কত দূরদর্শিতা একবার দেখেন। বোঝা গেল 15 তারিখ পর্যন্ত সিয়াম রাখাটা আমাদের জন্য বলা যেতে পারে পরে আবশ্যিক সুন্নত। আজকেও আমরা খুব আনন্দ পাচ্ছি যে আজকে সিয়াম শাবানের সিয়াম রাখা অবস্থায় খুতবা দিচ্ছি, এবং আরো আনন্দ পাচ্ছি এই জন্য যে আমার ফ্যামিলি সবই আজকে সিয়াম রয়েছে ছোট ছেলেটা বাদ দিয়ে, এটা সবারই উচিত হবে, এটা বলছি অহংকারের জন্য নয়, আপনাদেরকে উৎসাহিত করার জন্য, অন্য কিছু ধারণা করবেন না, গুনাহগার হবেন, চেষ্টা করবেন শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার জন্য, একা নয় পুরো ফ্যামিলি সহ, অবশ্য যারা বাচ্চা তাদের মতো সিয়াম ফরজ হয়নি, অনেকের অন্য অন্য সমস্যা থাকতে পারে, সে কথা আলাদা, যারা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন চেষ্টা করবেন, কারণ আল্লাহ চাচ্ছেন আমাকে মাফ করিয়ে নিয়ে জান্নাতে পাঠিয়ে দিতে, আমি কেন সেদিকে যাব না। এই নফল ইবাদত কেন, জবাব নেন, কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা মিন আমালিহি সালাতুহু ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাইউন ক্বালা আর-রাব্বু আজ্জা ওয়া জাল উনজুরু হাল লি আবদি মিন তাদাউইন ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিন আল ফারিদা সুম্মা ইয়াকুনু সাইর আমালিহি আলা যালিক, রাওয়াহু আবু দাউদ বি ইসনাদিন সহীহ। জবাব আল্লাহর রাসূল দিয়ে গেছেন, আমরা সেটুকুই খালি অনুবাদ করে আপনার শুনিয়ে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মনে রাখো হে মানুষ, কিয়ামতের দিন প্রথম সওয়াল করা হবে তোমাকে সালাত সম্পর্কে, অন্য সব আমল বাদ দিয়ে। ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাত সঠিকভাবে আল্লাহর কাছে গৃহীত হয় তাহলে তুমি আফলাহা ওয়া আনজাহা, সফল কাম হলে এবং পাশ করলে, আর নইলে পুল ছেড়াতে আটকে যাবে, পাশ করতে পারবে না। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, আর যদি সালাতের হিসাব বিনষ্ট হয়ে যায়, কবুল না হয় আল্লাহর কাছে, তাহলে ফাকাদ খাবা ওয়া খাসিরা, তুমি নিরাশ হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। ফাইন ইনতাকাসা মিন ফরিদাতিহি শাইউন, আল্লাহ পাক ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য কি করবেন, যদি তার ফরজ সালাতে কিছু ত্রুটি থাকে, আমলের ওজনে কমতি হয়ে যায়, দাড়িপাল্লা ভারী হয়নি, কিছু কমতি আছে, তখন আল্লাহ কি করবেন? কালা রব্বা জাজাল, প্রতিপালক আল্লাহ তখন বলবেন, অনজুরু হাল্লি আব্দি মিন তাতাওইন, দেখো তোমার বান্দার কোন নফল ইবাদত আছে কি? বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, কেউ বলে নাকি? তিনি তো ন্যায় বিচারক, তিনি ওর বান্দাকে পাশ করার জন্য কেন কোন দায় পড়ে গেছে? পরীক্ষার হল থেকে বের হওয়ার সময় আমার এখনো মনে পড়ে ছোটবেলার কথা, 90-এর অর্ধেক 45 হয়, আধা ঘন্টা চেষ্টা করে আমার ব্রেনে আসেনি, মনা শাখা পর্যন্ত, যারা আলম মানুষ তারা বুঝতে পারছেন, ফরাইজের কঠিন অঙ্ক হলো মনা শাখা করা, 90-এর অফক করতে গিয়ে আমি আর পারি না, আর ডাইনে ভাই জিজ্ঞেস করলে কিন্তু ঝামেলা চুকে যায়, কিন্তু অভ্যাসটা জীবনে নাই, আধ ঘন্টা চেষ্টা করো আর হইল না, শেষ কালে যেমনি টেবিলে স্যারের সামনে খাতাটা দিয়েছি আর অমনি মনে আসছে, আমি ওস্তাদ যে একটুখানি দেন, একটু একটু দাগ না, না আর হবে না, এত নিষ্ঠুর আমাকে দিল না, 10টা নম্বর চলে গেল একেবারে, একটা নিঘাত দেখা চোখে, অঙ্ক বলে সব ভুল, 45 দূরে 90 দিল তো হয়ে যায়, ওইটা লিখতে গেলে আমার বোধ হয় কয়েকটা সেকেন্ড লাগতো, খালি কোনো মতেই উনি আর দিলেন না, খাতা কেড়ে নিয়ে ছাড়লো, বললেন না আর হবে না, দিয়ে ফেলছে যখন, ঘন্টা কিন্তু সামনে আসার সময়, এমন না যে ঘন্টা চলে গেছে, দুনিয়া যদি সাররা এত নিষ্ঠুর হয় তো কিয়ামতের দিন সে ন্যায় বিচারক রাজুলিল্লাহ ওয়াহিদুল কাহ্হার, মহাপ্রতাপান্বিত আল্লাহ কি করে দুর্বলে নরম হয়ে আমাদের মধ্যে একটা গুণাগারে মানুষকে জান্নাতে পাঠানোর জন্য এর দাড়ি ফেলে ওজন কমে গেছে, দেখো তো আর কিছু আছে কি নফল ইবাদত, এরকম বলে নাকি? মানুষ যেখানে বলে না, প্রিয়তম শিক্ষক যেখানে ছাত্রের জন্য বলছে না, সেখানে আল্লাহ পাক বলছেন, উনজুরুলি আব্দি হাল্লাহু মিন তাতাওয়াই, দেখো তোমার বান্দার কোন নফল ইবাদত আছে কি? ফায়ুকাম্মালু বিহা মান তাকাসা মিনাল ফরিদা, অতঃপর তার নফল ইবাদত দিয়ে ফরজের সেই কমতিগুলো আল্লাহ পাক পূর্ণ করে দেবেন, বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শাবান মাস সেই নফল ইবাদতের মাস, যে ইবাদত দিয়ে আমরা আমাদের ফরজের ত্রুটিগুলো হয়তো বা আল্লাহ পাক সেদিন মেহরবানি করে পূর্ণ করে দিতে পারেন, করবেনই যে এরকম কোন আল্লাহ কিন্তু বাধ্য নন, তিনি দয়া করে করতে পারেন, যদি আমরা করি তবে তো পাবেন। আল্লাহর রসুল বলছেন শুধু সালাতের বেলায় নয়, সুম্মা ইয়াকুনু সায়রু আমালিহি আলা যালিক, প্রত্যেকটি আমলের ব্যাপারে আল্লাহ পাক এমনি করে নফল তালাশ করবেন, ধরুন যাকাত ফরজ, আপনি যাকাত দিয়েছেন কিন্তু হিসাবে গোলমাল হয়ে গেছে, হতে তো পারে না, সঠিক হিসাব কজন করতে পারে, ভুল তো হতেই পারে, তো নফল সাদকা সারা বছর যে আপনি দান খরাত করেন এইগুলো দিয়ে আল্লাহ পাক ওটা পূরণ করে দিতে পারেন। যাকাত সম্পর্কে, সালাত সম্পর্কে, হজ সম্পর্কে, সব ব্যাপারেই নফলের গুরুত্ব। এমনি করে অন্য হাদিসে এসেছে, নফল এবাদত যখন বান্দা বেশি করে তখন আল্লাহ পাক এত খুশি হন যে তার হাত আমার হাতে পরিণত হয়ে যায়, তার পা আমার পায়ে পরিণত হয়ে যায়, তার জবানটা আমার জবানে পরিণত হয়ে যায়, সে যা বলে আমি তা কবুল করি, সুবহানাল্লাহ। এজন্য কোনো নেককার মানুষের সঙ্গে ঝগড়া করতে হয় না, যদি তার অন্তর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে যায় আর যদি আল্লাহ কবুল করে বসে, তা আপনার সমস্ত মাতবাড়ি শেষ। কোন দিনদার পরেজগার নেককার মানুষ যত গরিবই হোক, সমাজে তার কোনোই মূল্য নাই, কিন্তু তার অন্তরে আঘাত দেবেন না, কারণ তিনি সবসময় এবাদতে মশগুল থাকেন, নফল ইবাদত বেশি করেন, ফরজ ইবাদত করেন, দিন রাত তার কাটছে আল্লাহর নিঃস্বার্থ দিনের কাজে, এইসব মানুষকে কখনই অন্তরে আঘাত দিতে নাই। হতে পারে তাদের ভুল হতে, ভুল তো সবারই হয়, কিন্তু এরপর আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন, কারণ সে আল্লাহর দিনের মধ্যে দিনভর কাজ করে, তার দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই। আমি তো দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমার এমন কিছু বান্দা আছেন যারা কখনো দুনিয়া নিয়ে চিন্তা করে না, খালি দিন নিয়ে চিন্তা করে, খালি আখেরাত নিয়ে চিন্তা করে। এইসব মানুষের সম্মান আল্লাহর কাছে খুব বেশি। আরেকটা জবাব নেন, وعن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا ايها الناس هي মানব জাতি ليس من شيء يقربكم الى الجنه ويبعدكم من النار الا وقد امرتكم به, এমন কোন বস্তু নাই যা তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে ও জাহান্নাম থেকে দূরবর্তী করবে, الا وقد امرتكم به, আমি সে বিষয়ে তোমাদেরকে নির্দেশ দিয়েছি। এমন কোন বস্তু নেই যা তোমাদেরকে জাহান্নামে নিকটবর্তী করবে, জান্নাত থেকে দূরবর্তী করবে, এমন কোন বিষয়ে নিষেধ করতেও আমি ছাড়ি নাই। হে দুনিয়ার মানুষ সাবধান, যে কাজে তোমরা জান্নাত পাবে আমি সবই তোমাদের বলেছি, আর যে কাজে তোমরা জাহান্নামের নিকটবর্তী হবে সে সব বিষয় থেকে আমি তোমাদেরকে নিষেধ করেছি। অতএব তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, জান্নাতের কাছাকাছি যাওয়ার চেষ্টা করো। বোঝা গেল? শাবান মাসের সিয়ামটা অনুরূপ একটি বিষয়, যে বিষয়ে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের নিকটবর্তী করবেন, জাহান্নাম থেকে দূরবর্তী করবেন। এ হাদিস এটাই প্রমাণ করে। রাওয়া ফিশার সুন্নাহ বিসনাদ সহীহ। وعن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا اي سنه متفق عليه رسول اكرم صلى الله عليه وسلم ارشاد করেন, যে ব্যক্তি صرف আল্লাহ কে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় একটি সিয়াম রাখে, আল্লাহ পাক তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখেন। আর কি চান? একটা সিয়াম রাখুন, নফল সিয়াম, ফরজ তো আপনার রাখবেনই। একটা সিয়ামের যদি এই ফজিলত হয় তা আমাদের আর কোন দরকার আছে? অতএব শাবানের প্রথম অর্ধে সাধ্যমতো সিয়াম রাখার চেষ্টা করুন। জ্যৈষ্ঠ মাসের রুদ্রতাপের 15 ঘন্টা দীর্ঘ দিনব্যাপী এই সিয়ামের ফজিলত কত বেশি হতে পারে নিজেকে নিজে একটু কল্পনা করে দেখুন। পৌষ আর মাঘ মাসের সিয়ামের চাইতে কি বৈশাখ জ্যৈষ্ঠ মাসের সিয়াম বেশি কষ্টকর নয়? এরপরেও যদি সে রাজশাহী হয় তাহলে কি আরো বেশি কষ্টকর নয়? 40.6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থেকে প্রচন্ড রৌদ্রে টপ ফ্লোরে বসবাস করে যে আগুনের হালকায় বিছানা পর্যন্ত রাত দুটো পর্যন্ত গরম থাকে, তার মধ্যে থেকেও যদি কেউ সিয়াম রাখে আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের নফল ইবাদতকে কবুল করো, এর মাধ্যমে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখো। এর বেশি কিছু বলার নাই। সবশেষে একটা হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারহা রাওয়াহু ইবনে মাজাহ। আলী থেকে বর্ণিত হাদিসে এসেছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যখন শাবানের মধ্যে রাত্রি এসে যায় তখন তোমরা তার দিনটাকে সিয়াম রাখো এবং রাতটাকে জাগরণ করো। ইবনে মাজার এই হাদিসটি জঈফ এবং কেউ বলেছেন মওদু। এই জঈফ এবং মওদু হাদিসটাকেই কেন্দ্র করে উপমহাদেশে শবে বরাতের বেদাতি অনুষ্ঠান চালু হয়েছে, দয়া করে 14-15 শাবানের এই দুটো দিন শবে বরাতের নিয়তে কেউ সিয়াম রাখবেন না। এ বিষয়ে আগামী জুমায় ইনশাআল্লাহ পুরাপুরি বলা যাবে, কারণ আগামী জুমাতেই শবে বরাত। আজকে কেউ সিয়াম পালন করে আসেননি ধরে নিচ্ছি, আগামী জুমায় যদি আমি জিজ্ঞেস করি আপনারা কজন সিয়াম আছেন, যদি দেখি যে হাত অর্ধেক উঠে গেছে, বুঝতে হবে আপনারা সবাই বেদাতে সিয়াম পালন করে আসছেন। তো হ্যাঁ, বাঁচার একটা পথ আছে, নিয়ত পরিবর্তন করতে হবে। আমি শাবানে সিয়াম রাখছি, শবে বরাতে সিয়াম নয়। তবে এর সঙ্গে আরেকটা বস্তু বলে দিই, যেহেতু সারা দেশ ওই দিন বেদাতে সিয়াম রাখে, ওই দিন না রাখাই আপনার পক্ষে ভালো হবে। কারণ একটু আগে হাদিসটা শুনলেন, ইজান তাসাবা শাবান ওয়া ফালা তাসুমু, সহিহ হাদিস, যখন শাবানের অর্ধেক হবে তোমরা সিয়াম রেখো না। আর মওজুদ হাদিস বলা হচ্ছে ওই দিন সিয়াম রাখলে বেশি নেকি হবে। তো সহিটা মানবেন না মওজুদটা মানবেন? তো সহিটা মানেন, ওই দিন সিয়াম রাখেন না, বরং এখন থেকে আগামী সপ্তাহ পর্যন্ত পুরোটা সিয়াম রাখার নিয়ত রাখেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন সে তৌফিক দান করে, বাড়িতে গিয়ে ভাবিদেরকে বলবেন, মাদেরকে বলবেন, বড় বড় ছেলেদেরকে বলবেন, বাবা এসো আমরা আল্লাহ নবীর একটা সুন্নত পালন করি। তিনি তামাম মাস রেখেছেন, আমরা অন্তত একটা সপ্তাহ রাখি, কাল শনিবার তো, আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাখেন ইনশাআল্লাহ। তাতে তো অন্তত আল্লাহ রসুলের হুকুম পালন করার নেকি তো পাবেন। বড় কথা, আমার নফল এবাদতে কিছু যুক্ত হবে, আর এই এবাদত আমাকে কেয়ামতের মাঠে আমার দাঁড়িপাল্লার ওজন ভারী করতে পারে, আমি কেন সেটা করব না? এখানে একটা পয়েন্ট বলে দিচ্ছি আপনাদের, যারা ইমানদার এবং যারা মুনাফেক, এই দুটো মানুষের পার্থক্য কি জানেন? মুনাফেকরা সওয়াবে বিশ্বাস করে না, আর ইমানদাররা সওয়াবে বিশ্বাস করে। এজন্য খেয়াল করে দেখবেন প্রত্যেক জায়গাতেই একথা আসছে, মান সামা রমাদানে ইমানান ওয়াহিদে সাহাবান, ওমান কামা রমাদানে ইমানান ওয়াহিদে সাহাবান। কি বলা দরকার ছিল? বললে তো মান সামা রমাদান, যে রমজানে সিয়াম রাখে তার এত এত নেকি। কিন্তু এহতেসাব কথাটা কেন যোগ করা হলো? অর্থাৎ যে সওয়াবের নিয়তে যদি কেউ সিয়াম রাখে, ট্র্যাডিশনাল সিয়াম রাখলে কোনো নেকি পাওয়া যাবে না। নিয়ত যদি থাকে যে আমি এর দ্বারা নেকি পাবো, তাহলে এই সিয়ামে নেকি পাবেন। আর যদি মনে করেন যে না, কোনো সওয়াব হবে কিনা ঠিক ঠিকানা নেই, খামখাও ঝামেলা করে লাভটা কি, কষ্ট দিয়ে কি দরকার, নেকি পাবেন না। মুনাফিক আর মুমিনের পার্থক্য কিন্তু মৌলিকভাবে এটা। মুনাফিকরা মুখে স্বীকার করে বটে, কিন্তু কখনোই অন্ততে বিশ্বাস করে না যে আমি নেকির কাজ করলে আল্লাহর কাছে নেকি পাব। কারণ আখেরাতে স্বীকৃতি আবু জেহেলও দিয়েছিল, আখেরাতে বিশ্বাস আবু জেহেলের ছিল না। তা আমাদেরও স্বীকৃতি আছে, হয়তো অনেকের বিশ্বাস নাই। সেজন্য আমরা ফজিলতের হাদিসগুলো সহিগুলো বললে আপনাদের মনে দাগ কাটে না। যদি মওজু হাদিস বলি, জয়ীফ হাদিস বলি, আপনারা খুব খুশিতে লাভ দেবেন। জয়ীফ মওজু হাদিসের বহু কিতাব বাংলাদেশে আছে, যেগুলো পড়ে ফেরি করে বেড়াচ্ছে একদল লোক ঘরে ঘরে গিয়ে, এদিকে গেলে এত কোটি নেকি পাবা, এদিকে দাওয়াতে গেলে এত কোটি নেকি পাবে। মানে খালি নেকিরই কারবার, খালি ফজিলতেরই ব্যাপার সবার না। ওই সমস্ত জয়ীফ মওজু ফজিলত দিয়ে কাজ হবে না, যেগুলো ফজিলত আমার রসুল বলেননি সেই ফজিলত যদি আমি বলি, তাহলে কি ফজিলত হবে? কিচ্ছু হবে না, বেকার হবে। যতটুকু সহিয়াদেশে পেয়েছি আমরা, সেটুকু আমরা বলতে পারি, এর বাইরে বললে আমরা তোমার আল্লাহর কাছে দায়ী হব, আপনারা ঠিক তেমনি দায়ী হবেন। তো আপনারা দায়ী কম হবেন এই জন্য যে আপনারা আমাদেরকে বিশ্বাস করেন, তাই না? অর্থাৎ আমাদের দায়িত্ব বেশি যদি আমরা কোনো ভুল ফজিলতের ওয়াজ করে জনগণকে বিভ্রান্ত করি, ক্ষতিগ্রস্ত হয়ে যাবো আখেরাতে আমরাই। আর আপনারাও ধরা পড়বেন কেন, যে আপনারা যাচাই করলেন না কেন? একটা হুজুর ওয়াজ করলে আপনারা মেনে নিলেন না? আমরা যখন কোনো কথা বলছি, আপনাদেরকে সরাসরি হাদিসের নাম বলে দিচ্ছি, নম্বর বলে দিচ্ছি, খুঁজে দেখবেন। মিশকাত হাদিস নম্বর 1388, জয়ীফ মওজু হাদিস। আর যারা পৃষ্ঠা পড়েন দাওরার ছেলেরা, ইবনে মাজা 100 পৃষ্ঠায় গিয়ে হাদিসটা পাইবা, এই মওজু হাদিসটা। আবার ঠিক ওইটার দুই পৃষ্ঠা আগে 98 পৃষ্ঠাতে সহি হাদিস আসছে যে যখন বান্দা এই আপনার কি প্রতি রাত্রিতে উঠে শেষ রাত্রে তখন আল্লাহ পাক চতুর্থ আসমান নেমে আসেন, এই হাদিসটা কিন্তু সেখানে আসছে, ওটা কিন্তু সহি। একই বিষয়ে ইবনে মাজাহ দুটো হাদিস আসছে, 98 পৃষ্ঠা সহি, 100 পৃষ্ঠা যাইব বা মওদু, আর ওইটা নিয়ে আমরা লাফালাফি করি বেড়াই, যেহেতু ওটা একদিন একটা হয়েছে করতে ভালো লাগে, রোজ কি রোজ রাখতে ভালো লাগে নাকি, কথা বলছেন? বাঙালি হয়েছে ওই অনুষ্ঠান প্রিয়, এই অনুষ্ঠান প্রিয়তার কারণেই আমরা ধ্বংস হয়ে গেছি। একদিন হয়েছেই করব, হালুয়া রুটি খেয়ে একেবারে তসনাস করে দেবো, দেশে সব রুটি শেষ করে ফেলবো, বাস খুব খুশি। কিন্তু না, আল্লাহ প্রদর্শনী পছন্দ করেন না, লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করেন না। আমাদের কোন ইবাদত যেন লোক দেখানো না হয়, কোনটার মধ্যে যেন জনশ্রুতি এবং প্রদর্শনী না থাকে, তাহলে ওটা আল্লাহর কাছে কবুল হবে। আমি আবার মনে করে দিচ্ছি, শাবান মাস অত্যন্ত নেকির মাস, আর এই সঙ্গে আরেকটা যোগ করে নেন, শাবান মাস রমজানের ভূমিকার মাস। ধোঁয়া দেখলে যেমন আগুন সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, শাবান আসলে তেমনি রমজান সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়, এরপরেই রমজান আসতেছে। অতএব সবাই প্রস্তুতি গ্রহণ করুন রমজান মাসের জন্য, নেকির প্রতিযোগিতা করতে হবে আমাদের, কারণ এই মাসটা সারা বছরের মধ্যে একবার আসে, এটা আমাদের সারা বছরের ইবাদতের ডালি পূর্ণ করার মাস। অতএব এখন থেকেই প্রস্তুতি নিন, কিভাবে রমজান মাস আপনি ইবাদত বেশি বেশি করতে পারেন। রমজান মাসের শেষ দিকে এতেকাফের ব্যবস্থাও আছে, যাতে বেশি বেশি এতেকাফও করা যেতে পারে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যায়। এখন থেকে প্রস্তুতি নেন, রমজান মাসে বেশি ব্যবসা করব, বেশি টাকা কামাই করব, বেশি সময় যাকব, এটা করবেন না, এগুলো করলে সবই বরবাদ হয়ে যাবে। চেষ্টা করুন সাধ্যমতো ইবাদত বেশি কিভাবে করা যায় সে চেষ্টা করুন, বেশি দান সাদকা কিভাবে করা যায় সে চেষ্টা করুন। অর্থাৎ রমজান মাসের আগেই শাবান মাসের আমাদের এসে গেছে, মুকদ্দামাতুল জায়েশের মতো অগ্রণী মাস। আল্লাহ পাক আমাদের সবাইকে শাবানুল মুআজ্জম এই মহতী মাসের যথার্থ ইবাদত করার তৌফিক দান করুন, এবং এই মাসে আমাদেরকে রমজান মাসের ভূমিকা স্বরূপ কবুল করে নিন। জানি না রমজান আসার আগেই আমাদের কারো কারো মৃত্যু হয়ে যেতে পারে তো না, মাইকে তো প্রতিদিন শুনতে পাই শোক সংবাদ, শুনলেই মনে ধাক্কা দেয়, হায় কখন আবার আমার নামে শোক সংবাদ চালু হয়ে যাবে। যদিও এটা জৈব, এটা করা একেবারে ঠিক নয়, মাইকে শোক সংবাদ প্রকাশ করা একেবারেই অন্যায় কাজ, কিন্তু চলছে চলবে এরকম একটা মেজাজ বাংলাদেশের মুসলমানদের মধ্যে আছে, কে শোনা তোমার হাদিস কোরআনের কথা, চলছে চল, এটা ঠিক নয়। মাইকিং করবেন না, বেশি বেশি মোবাইলে বলবেন, যত দ্রুত সম্ভব দাফন করে ফেলবেন, বড় কথা সেটা নয়, যে মৃত্যুকে স্মরণ করে দিচ্ছে। যদি হিসাব করা যেত সরকারের হিসাব মোতাবেক প্রতি মিনিটে বাংলাদেশে 1498টা বাচ্চা জন্মগ্রহণ করে, আর প্রতি মিনিটে 1492টা মৃত্যুবরণ করে, তার মধ্যে আমি তো একটা হতে পারি তাই না, এই হিসাবে যথেষ্ট, আর কিছু লাগে না। হায়াত মৌত আল্লাহর হাতে, আল্লাহ ব্যালেন্স করে করে, আপনার সরকারের ব্যালেন্স করার দরকার নাই, দুটো সন্তানের বেশি হলে কি খাবে মানুষ, ও হিসাব আপনার দরকার নাই, আল্লাহ জানে কয়টা করতে পারলে, ঠিকই হিসাব করে, যেমন মারে তেমনি জিন্দা করে, তেমনি বাচ্চা দেয়, একটা মেয়ের চারটা বাচ্চা আছে একসঙ্গে পিজি হাসপাতালে, স্বামী ভ্যান চালায়, এখন যাদের ছেলেবিলি কম বুঝতে পারছেন, কোটিপতি লোক, বিরাট শিল্পপতি, বিচার এত জমি জমা বাড়ি ঘর কে খাবে, ওদের ছেলেবিলি দরকার, এখন একটা ছেলে থাকে লন্ডনে, বাড়ি বুড়ো বুড়ো হায় হায় করে, ওরা গিয়েছে তুই দু তিনজন গিয়েছে, বলছে তোমার তো চারটে বাচ্চা তুমি কি করবা, তো আমার একটা দিবা, যত টাকা লাগে তো ছেলের ওজনে টাকা দেবো, একজন এক রকম প্রস্তাব দিছে, একজন বলে ফেলে তোমার ছেলের ওজনে সোনা দেবো, তিনটা দাও একটা তুমি রেখে দাও, বাপ বৈশাখের পাশে চোখ বেঁধে পানি পড়ছে, গরিব মানুষ চারটে বাচ্চার কি খাওয়াবে, এরপরেও বাপ মা উভয়ই বলছে যে আল্লাহ সন্তান দিয়েছে ওই আল্লাহ রুজির ব্যবস্থা করবে, আমি কখনই আমার বাচ্চাকে তোমাদেরকে দিব না। বাংলাদেশের ইমানদার মহিলা যে এখন আছে, পত্রে পড়ে অন্তরে খুব সাহস হয়েছে না, অত তাড়াতাড়ি আল্লাহ গজব আসবে না বাংলাদেশ, এই গরিবের মধ্যে যদি এই ইমান থাকে, ধনীদের মধ্যে কেউ ইমান নাই, একটা বাচ্চা যথেষ্ট, দুটা বাচ্চা বেশি হয়ে গেল, এইসব নেতাদের কি করা উচিত? এরা তো আল্লাহ গজবের ডাইরেক্ট শিকার হয়ে গেছে, এরা এরা দেশটা ধ্বংস করে দেবে। এই করে চীন সরকার 30 কোটি বাচ্চাকে হত্যা করেছে, এদের সমস্ত লোকের গোনা ওই বেটা চীনের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী ঘাড়ে চাপবে কি আমাদের মাঠে খেলা বুঝতে পারছে দিন। আর এখন জার্মান জাপান বলছে সন্তান দাও, যার সন্তান বেশি হবে সরকার পক্ষ থেকে তাকে পুরস্কৃত করা হবে, কারণ বুড়োরা খালি বুড়াই হচ্ছে মরে না কিন্তু রিটায়ার তো হয়ে যাচ্ছে, কারখানায় লোক পাওয়া যায় না। এখন গাড়ি চালাবে কে? শ্রমিক নাই। অথবা এখন মেয়েদেরকে বলা হচ্ছে শিগগির বাচ্চা দাও বাচ্চা দাও, দিলে এত টাকা পুরস্কার পাবা। অত এই সরকার আগে বলছিল বাচ্চা মারো বাচ্চা মারো, বাচ্চা বেশি হলে জরিমানা হবে। এইসব পাগল দিয়ে দুনিয়া চলতে থাকে না। একদিন বললাম দুনিয়া সব পাগলের রাজত্ব হয়েছে বলে অমনি বলি, আরে বাবা কোরআন হাদিস যা আছে তাই মেনে চল, ঝামেলা শেষ। ওদিকে যাচ্ছি না, মৌলিক কথা একটাই, বিশ্বাস রাখুন আল্লাহর বিধানের মধ্যেই মানুষের কল্যাণ আছে, আর বিধান মানার মধ্যেই মানুষের মঙ্গল আছে, আর বিধান অমান্য করার মধ্যেই মানুষের জন্য অশান্তি আছে। আর আমার রসুল এমন কোন কথা বলেননি যাতে মানুষের অশান্তি হয় অকল্যাণ হয়, এবং তিনি যা কিছু বলে গেছেন সবটাই মানুষের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। মুসলমানদের কেন বলছি যে মুসলমানরা আল্লাহর নামে ওয়াদা করেছে আশহাদু আল্লা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, মুসলমানরা প্রকাশ্য স্বীকৃতি দিয়েছে যে আমরা আল্লাহ এবং তার রসুলকে মেনে নিলাম, সাক্ষ্য দিচ্ছি, সেই জন্য মুসলমানদেরকে আমরা বলি। নইলে এইসব বিধান জগৎবাসীর প্রত্যেকটা আদম সন্তানের জন্য। অতএব হে মানুষ আল্লাহকে ভয় করো। আল্লাহ রসুলের সর্বশেষ ভাষণ ইয়া ইউহার নাস বলে, হে মানুষ মনে রেখে দিও যেসব বস্তু তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখে সেসব বস্তু বলতে আমি একটুও ছাড়ি নাই, যেসব বস্তু তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করে সেসব একটিও বলতে আমি বাদ রাখি নাই। অতএব তোমরা কি আমার কথা শুনবে না? আল্লাহ রসুলের এই আকুতি মুসলমানদের অন্তরে কি আঘাত করে না? কোরআন হাদিসের বিধান লঙ্ঘন কেন করব আমরা? করলে তো আমারই ক্ষতি। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ বিধান মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন।